أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না আতাইনাকাল কাউসার আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ।